উচ্চ মাধ্যমিক আছে, নীতি ও প্রয়োগ, দ্বিতীয় বছর ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান। চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পৃষ্ঠা 72, 4.1। ভূমিকা, ইন্ট্রোডাকশন। বর্তমানে বিশ্বের সকল দেশেই দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কর্মরত রয়েছে। বিভিন্ন সভ্যতা কালে এবং পরবর্তী সময়ে যেখানেই রাষ্ট্র ব্যবস্থা সংহত হয়েছে, সেখানে আর্থিক লেনদেনকে সহজ করার জন্য সহজ করার জন্য এবং খাজনা কর এগুলো আদায়ের স্বার্থে রাজা বাদশাহ গণ অর্থ প্রচলনের দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যাংক ব্যবস্থা প্রাতিষ্ঠানিকীকরণের প্রাথমিক পর্যায়ে বাণিজ্যিক ব্যাংক প্রসার লাভ করে। এ সকল বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে আর্থিক বিষয়ে বিভিন্ন সহায়তা দিলেও পরবর্তী সময়ে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি প্রকৃতি বৃদ্ধি পাওয়ায় আর্থিক বিষয়ে অন্যের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এছাড়া দেশের অর্থনীতি ও মুদ্রাবাজারের ওপর সরকারি নিয়ন্ত্রণেরও প্রয়োজন দেখা দেয়। ফলে তৎকালীন ইউরোপের ধনী রাষ্ট্রসমূহের রাষ্ট্র প্রধানগণ নিজস্ব মালিকানায় বা নিয়ন্ত্রণে ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করে। এতে প্রথমে একটু শিথিল প্রকৃতিতে হলেও 1656 সালে রিক্স ব্যাংক অব সুইডেন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে 1694 সালে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত আদলে গড়ে তোলা হয় ব্যাংক অব ইংল্যান্ড। যদিও এই ব্যাংকটি প্রথমে যৌথ মূলধনী কোম্পানি হিসেবে যৌথ মালিকানায় গঠিত হয়, তথাপি নোট ও মুদ্রা প্রচলন সহ বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের অনেক দায়িত্বই এই ব্যাংক পালন করত। 1846 সালে ব্যাংকটি জাতীয়করণ করে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হয়। ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন দেশে ও সারা বিশ্বের অন্যান্য সকল দেশে কেন্দ্রীয় ব্যাংক গড়ে ওঠে। প্যারা। কেন্দ্রীয় ব্যাংক যখন প্রথমে প্রতিষ্ঠিত হয় তখন এর প্রধান কাজ ছিল নোট ও মুদ্রার প্রচলন এবং সরকারের পক্ষে অর্থ সংগ্রহ, হিসাব সংরক্ষণ ও অর্থ জমা রাখা। কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি প্রকৃতি যতই বাড়তে থাকে এবং ব্যাংক ব্যবস্থা যতই সুসংহত হয়, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ততই বৃদ্ধি পায়। দেশের জন্য একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন ও পরিচালনা সরকারের জন্য অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়। বৈদেশিক বিনিময় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, দেশে বিদেশে সরকারের আর্থিক প্রতিনিধির দায়িত্ব পালন, দেশের অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নে নেতৃত্ব প্রদান ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এভাবে আজ সব দেশে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে গণ্য হয়েছে। আর এই ব্যাংকের এরূপ দায়িত্ব ও কর্তৃত্বের প্রতি আলোকপাত করে ডক্টর এস এন সেন বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সমাজের নেতা, রাজ্য ও সূর্য সবকিছু। নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো জগতে আলো দেয়, এনার্জি বা শক্তি যোগায়। 4.2, কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ। অরিজিন এন্ড ইভলিউশন অব সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম। আজ সারা বিশ্বে পৃথিবীর সকল দেশেই দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের যে মুখ্য ভূমিকা লক্ষ্য করা যায়, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের ইতিহাসে তার উদ্ভব খুব বেশি দিনের নয়। আজ যে ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকের মুরব্বী হিসেবে প্রবল প্রতাপে মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করে, তার জন্ম বাণিজ্যিক ব্যাংকের জন্মের অনেক পরে। বাণিজ্যিক ভিত্তিতে ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটেছিল চীনে শাংসি ব্যাংকের উদ্ভবকাল খ্রিস্টপূর্ব 2000 অব্দে। মধ্যযুগে দ্বাদশ শতকে ইতালিতে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল তারও উদ্দেশ্য ছিল বাণিজ্যিক। অবশ্য সরকারকে আর্থিক সহযোগিতা দেওয়ার এবং মুদ্রা প্রচলনের দায়িত্ব কোনো কোনো বাণিজ্যিক ব্যাংক পালন করত। অথচ কেন্দ্রীয় ব্যাংকের জন্ম মাত্র 17 শতাব্দীর মাঝামাঝি সময়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনে। বর্তমানে অত্যন্ত সমৃদ্ধশালী এই দেশটিতে 1656 সালে কেন্দ্রীয় ব্যাংকের গোড়াপত্তন হয় দি রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠার মাধ্যমে। প্রথমে এটি বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1668 সালে রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি পায়। প্রথম থেকেই একে নোট ইস্যুর ক্ষমতা অর্পণ করা হয় এবং 1897 সালে এই ব্যাংক নোট ইস্যুর পূর্ণ ক্ষমতা লাভ করে। ইকাওয়ান এম এইচ ডেকক, ডিই কে ও সি কে, আইবিআইডি, পি4। এই ব্যাংকটি পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অত্যন্ত সুপরিচিত। প্যারা। সপ্তদশ শতাব্দীর পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে অনেক শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। এই ব্যাংকগুলো নোট প্রচলনের ব্যাংক, ইস্যু ব্যাংক কিংবা জাতীয় ব্যাংক, ন্যাশনাল ব্যাংক হিসেবে পরিচিত হতো এবং বাণিজ্যিক লেনদেনের পাশাপাশি সরকারের পক্ষ হয়ে দেশে মুদ্রার প্রচলন করত। প্রয়োজন বোধে এই ব্যাংকে অন্যান্য কার্য সম্পাদন করত। প্যারা কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে সরকার তার প্রয়োজনে কোন জাতীয় ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করে বা নতুনভাবে কেন্দ্রীয় ব্যাংক গঠন করে। অবশ্যই এর পেছনে প্রধান কারণ ছিল রাষ্ট্র ব্যবস্থার সংহতি। এরূপ সংহতির ফলশ্রুতিতে সরকারের আর্থিক কার্যক্রম ও দায় দায়িত্ব বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়, যা বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষে সম্পাদন সম্ভব ছিল না। অন্যদিকে কিছু কিছু বাণিজ্যিক ব্যাংক অনুমতির বাইরে অধিক নোট ও মুদ্রা প্রচলন ঘটায়, যা সরকারের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবিকাশ বাণিজ্যিক ব্যাংকের ক্রমবিকাশেরই একটি সম্প্রসারিত ধারা মাত্র। তাই কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থা তার উৎপত্তির জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছে সর্বাংশে ঋণী। প্যারা সুইডেনে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা 38 বছর পর লন্ডনে যুক্তরাজ্যের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। 1694 সালে একটি যৌথ মূলধনী কোম্পানি হিসেবে তৎকালীন ব্রিটিশ রাজার বিশেষ সনদ ও পার্লামেন্টের একটি আইন বলে একটি আদর্শ ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। শুরু হতে এই ব্যাংক কখনোই কোনো বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাই আধুনিক কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংকের মূল ভিত্তি ও আদর্শ হিসেবে ব্যাংক অব ইংল্যান্ড বিবেচিত হয়, আর যে কারণে একে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক নামে অভিহিত করা হয়ে থাকে। এম এইচ ডিকক দি রিক্স ব্যাংক অব সুইডেন ও ব্যাংক অব ইংল্যান্ডকে তুলনা করতে গিয়ে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকসমূহের মধ্যে দি রিক্স ব্যাংক অব সুইডেন সবচেয়ে প্রাচীন, কারণ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটি প্রথম প্রতিষ্ঠিত হয়। কিন্তু ব্যাংক অব ইংল্যান্ডের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের ন্যায় অধিকার হিসেবে নোট ইস্যুর মর্যাদা পায় এবং সাধারণভাবে স্বীকৃত কেন্দ্রীয় ব্যাংকের মৌলিক কাজ সম্পাদনের মধ্য দিয়ে উন্নতি লাভ করে। Of the existing central banks, the Riksbank of Sweden is the oldest in the sense that it was the first to be established, but the Bank of England was the first bank of issue to assume the position of a central bank and to develop what are now generally recognized as the fundamentals of the art of central banking. Take one. MS Dickock, IBID, page 7. প্যারা ঊনবিংশ শতক কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উন্নয়নে এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শিল্প বিপ্লবের ফলে ব্যবসায়ী ও জগতের রাতারাতি যে উন্নয়ন ও উন্নয়নের সময় বাধাধিত হয়, তার সাথে তাল মিলিয়ে ইউরোপ ও অন্যান্য দেশের সরকারসমূহ এরূপ ব্যাংক প্রতিষ্ঠায় এগিয়ে আসে। ফলে কোথাও যৌথ মালিকানা এবং কোথাও সরকারি মালিকানায় এরূপ ব্যাংক প্রতিষ্ঠিত হতে থাকে। 1800 সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অব ফ্রান্স, 1814 সালে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব নেদারল্যান্ড এবং 1817 সালে দ্য ব্যাংক অব নরওয়ে ও দ্য ন্যাশনাল ব্যাংক অব অস্ট্রিয়া, 1818 সালে দ্য ব্যাংক অব ডেনমার্ক, 1829 সালে দ্য ব্যাংক অব স্পেন এবং 1829 সালে দ্য ব্যাংক অব স্পেন এবং 1850 সালে দ্য ব্যাংক অব বেলজিয়াম এর প্রতিষ্ঠা কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। এর কিছুকাল পরে 1860 সালে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব রাশিয়া, 1875 সালে জার্মানির দ্য রেইক্স ব্যাংক অব জার্মানি REICHS রেইক্স এবং 1882 সালে জাপানের কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব জাপান প্রতিষ্ঠিত হয়। এভাবে ঊনবিংশ শতাব্দীতে সমগ্র ইউরোপ বা ইউরোপ মহাদেশের প্রায় প্রতিটি দেশের পূর্বে জাপান জাভা এবং পার্সিয়ায় এবং আফ্রিকার মিশর ও আলজেরিয়ায় একটি করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ইউরোপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ মর্যাদায় নোট ইস্যু এবং মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ সহ কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব প্রয়োগ ও দায়িত্ব পালন করতে শুরু করে। প্যারা বিংশ শতাব্দীর প্রথম থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থার অগ্রযাত্রা অব্যাহত থাকে। প্রথম বিশ্বযুদ্ধের বছর খানেক পূর্বে 1913 সালে আমেরিকার যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভ সিস্টেম নাম দিয়ে তার কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার অগ্রগতি অগ্রগতি ব্যাহত হয়, কিন্তু বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করে তোলার অভিলাষে প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার জন্য 1920 সালে ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী 50 বছরে 97টি দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। ভারত উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে 1935 সালে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া 1947-এ পাকিস্তান বিভক্তির পরও 1948 সালের জুন পর্যন্ত পাকিস্তান সহ সারা ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। 1948 সালের 1 জুলাই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রেসিডেন্টের এক আদেশ বলে 1972 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। অবশ্য 1971 সালের 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস হতে অত্র আদেশ বহাল করা হয়। চার দশমিক তিন বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় ব্যাংকের নাম। সাম ইম্পর্টেন্ট সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড। বর্তমান বিশ্বে প্রায় সকল দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে এবং সব দেশে এই ব্যাংক জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিম্নে কতগুলো উল্লেখযোগ্য কেন্দ্রীয় ব্যাংকের একটি তালিকা প্রদান করা হলো। এখানে একটি তালিকা আছে, তালিকাটিতে চারটা কলাম আছে। প্রথম কলাম হলো দেশের নাম, দ্বিতীয় কলাম কেন্দ্রীয় ব্যাংকের নাম, তৃতীয় কলাম প্রতিষ্ঠা সাল এবং চতুর্থ কলাম হলো প্রকৃতি। দেশের নাম এক সুইডেন, কেন্দ্রীয় ব্যাংকের নাম রিক্স ব্যাংক অফ সুইডেন, প্রতিষ্ঠা সাল 1656। প্রকৃতি প্রথমত এটি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, 1868 সালে জাতীয় ব্যাংকের মর্যাদা পায়, এটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংক। দুই যুক্তরাজ্য, কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অব ইংল্যান্ড, প্রতিষ্ঠা সাল 1694। প্রকৃতি বেসরকারিভাবে প্রতিষ্ঠিত ব্যাংক, 1946 সালে জাতীয়করণ করা হয়, শুরু হতেই এটা কেন্দ্রীয় ব্যাংকের ন্যায় কার্যক্রম পরিচালনা করায় একে কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয়ে থাকে। তিন ফ্রান্স, ব্যাংক অব ফ্রান্স 1800 সাল, সরকারি সহায়তায় বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক, 1945 সালে এটি জাতীয়করণ করা হয়। চার নেদারল্যান্ড, ব্যাংক অব নেদারল্যান্ড 1814, বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হলেও পরিচালনা বোর্ডের সরকারের পক্ষ থেকে সদস্য নিয়োগের বিধান রয়েছে, ফলে এর ওপর সরকার নিয়ন্ত্রণ বজায় থাকে। পাঁচ নরওয়ে, ব্যাংক অব নরওয়ে 1817, এটিও বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়, তবে এর পরিচালনা পর্ষদের নিজস্ব আইন অনুযায়ী সরকারি কর্তৃত্ব বজায় থাকে। পাঁচ ডেনমার্ক, ন্যাশনাল ব্যাংক অব ডেনমার্ক 1818, প্রথম ব্যাংক অব কোপেনহেগেন নামে প্রতিষ্ঠিত হয়, এটাও বেসরকারি মালিকানাধীন ব্যাংক, তবে এর উপরেও সরকারি কর্তৃত্ব বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। সাত স্পেন, ব্যাংক অব স্পেন 1856, এটাও সরকারি কর্তৃত্বাধীন বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক। আট রাশিয়া, ব্যাংক অব রাশিয়া বর্তমান নাম দ্য গজ ব্যাংক 1860, ব্যাংকটি 1917 সালে এসে জাতীয়করণ করা হয় এবং এর নতুন নামকরণ করা ঘটে। নয় জার্মানি, ডয়েস বুন্ডেস ব্যাংক, প্রাচীন নাম রিক্স ব্যাংক অব জার্মানি ও ডয়েশার লেন্ডার বাংলায় লেখা। 1875, প্রথমত বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হলেও নিজস্ব বিধান অনুসারে এর ওপর সরকারি কর্তৃত্ব বজায় থাকে। 10 জাপান, ব্যাংক অব জাপান 1882, বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হলেও প্রথম থেকেই এর পরিচালনার ওপর সরকারের সম্পূর্ণ কর্তৃত্ব বজায় রয়েছে। 11 ইতালি, ব্যাংক অব ইতালি 1893, বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক, 1926 সালে এসে এই ব্যাংক সম্পূর্ণ নোট ইস্যুর অধিকার পায়। 12 সুইজারল্যান্ড, সুইস ন্যাশনাল ব্যাংক 1907, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক। 13 মার্কিন যুক্তরাষ্ট্র, ফেডারেল রিজার্ভ সিস্টেম 1913, 12টি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ ব্যাংক এর সমন্বয়ে প্রতিষ্ঠিত ব্যাংক। 14 চীন, ব্যাংক অব চায়না 1928, বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হলে 1949 সালে এটি জাতীয়করণ করা হয়। 15 তুরস্ক, মারফেজ ব্যাংকাসি 1931, প্রথম নাম ছিল সেন্ট্রাল ব্যাংক অব দি রিপাবলিক অব তুর্কি, এটি রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক। 16 কানাডা, ব্যাংক অব কানাডা 1935, 1938 সালে ব্যাংকটি জাতীয়করণ করা হয়। 17 ভারত, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া 1935, ভারত স্বাধীন হওয়ার পর 1949 সালের 1 মার্চ জাতীয়করণ করা হয়। 18 পাকিস্তান, স্টেট ব্যাংক অফ পাকিস্তান 1948 এর 51% 51% শেয়ার সরকারি ও 49% শেয়ার বেসরকারি মালিকানায় দেন। 19 মিশর সেন্ট্রাল ব্যাংক অফ ইজিপ্ট 1961, পূর্বের নাম ছিল ন্যাশনাল ব্যাংক অফ ইজিপ্ট, এ সময় এটি জাতীয়করণ করে নতুন নামকরণ করা হয়। 20 ইরান ব্যাংক মার্কাজি 1961, প্রথম বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হলে 1979 সালে ইসলামী বিপ্লবের পর তা জাতীয়করণ করা হয়। 21 ব্রাজিল বেঙ্কোডা ব্রাজিল 1965, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক। এবং 22 বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক 1971, শুরু হতেই বেসরকারি মালিকানাধীন ব্যাংকিং প্রতিষ্ঠান। ৪.৪ কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশে অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে গণ্য। নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রাবাজার গঠন ও পরিচালনা, সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন, দেশের ব্যাংক ব্যবস্থার নেতৃত্ব প্রদানের মতো গুরু দায়িত্ব পালনের জন্য সকল দেশেই সরকারি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গঠন ও পরিচালনা করা হয়। প্রত্যেক দেশেই এ ব্যাংক একক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ ব্যাংক আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। প্যারা এক আরপি কেন্ট বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা জনকল্যাণের স্বার্থে প্রয়োজন অনুযায়ী অর্থের পরিমাণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে। 2 জেমস স্টিফেনসন এর মতে, কেন্দ্রীয় ব্যাংক একটি প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান যা দেশের সার্বিক অগ্রগতির স্বার্থে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন থেকে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্যমানের স্থিতিশীলতা বজায় রাখার নিমিত্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। প্যারা উপরোক্ত সংজ্ঞায় দুটো ছাড়াও বিভিন্ন লেখক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। নিম্নের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য তুলে ধরা হলো। 1 কেন্দ্রীয় ব্যাংক দেশের একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। 2 এরূপ ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। 3 দেশের জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনে সাধনের কাজ। 4 দেশের নোট মুদ্রা প্রচলনের একক অধিকার এই ব্যাংকের উপর ন্যস্ত থাকে। 5 দেশের মুদ্রাবাজার গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব এই ব্যাংক পালন করে। 6 সকল দেশেই এই ব্যাংক সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে গণ্য হয় ইত্যাদি। প্যারা পরিশেষে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত দেশে একক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান যা জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে দেশের নোট মুদ্রা প্রচলনের দায়িত্ব পালন করে, মুদ্রাকে মুদ্রাবাজার গঠন ও পরিচালনা করে, মুদ্রা সরবরাহ ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখে এবং সরকারের ব্যাংক অনন্য ব্যাংকের ব্যাংকার হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ আর্থিক গুরুত্ব আর্থিক দায়িত্ব পালন করে। ৪.৫ কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা ডেফিনিশন অফ সেন্ট্রাল ব্যাংক। দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসাবে দেশের ব্যাংক মুদ্রা বা মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য সরকারি নিয়ন্ত্রণে যে প্রধান ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাই কেন্দ্রীয় ব্যাংক বলে। যে কোনো দেশে এই ব্যাংক একক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত এবং দেশের ব্যাংক ব্যবস্থা অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করে। প্যারা সাধারণত দেশের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে মুদ্রামান সংরক্ষণ ও দেশের অর্থনীতির উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও নেতৃত্ব দানের উদ্দেশ্যে নিয়ে সরকার নিজ দায়িত্বে ও নিয়ন্ত্রণে যে ব্যাংক গঠন ও পরিচালনা করে তাই কেন্দ্রীয় ব্যাংক। প্রকৃত অর্থে দেশের জন্য নোট মুদ্রা প্রচলন, মুদ্রা মান সংরক্ষণ, দেশের সামগ্রিক ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও পরিচালনা এবং সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে গুরুত্ব পালনের জন্য সকল দেশে এক ও অনন্য প্রতিষ্ঠান হিসেবে সরকার নিয়ন্ত্রণে যে ব্যাংকে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তারা বিভিন্ন অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞগণ কেন্দ্রীয় ব্যাংককে নানাভাবে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। নিম্নে তার কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলো। 1 অধ্যাপক কিচ KISCH ও এলকিন ELKIN এর মতে, যে ব্যাংকের প্রধান দায়িত্ব হলো দেশের মুদ্রামান স্থিতিশীল রাখা তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক হুজ এসেনশিয়াল ডিউটি ইজ টু মেনটেইন স্টেবিলিটি অফ দ্য মনিটারি স্ট্যান্ডার্ড। টিকে 1 কিস সি এস এন্ড এলকিন WA সেন্ট্রাল ব্যাংক Oxford edition Macmillan 1930 page 74 2 অর্থনীতিবিদ অধ্যাপক এম এইচ ডি কপ ডিই ক্যাপিটাল কে ও সি কে এর মতে কেন্দ্রীয় ব্যাংক বলতে সাধারণত এমন একটি ব্যাংকে বোঝায় যা দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় এবং যা একটি দেশের জাতীয় অর্থনীতির স্বার্থে সর্বাপেক্ষা অধিক কল্যাণ অর্জন করতে সক্ষম এ সেন্ট্রাল ব্যাংক বিং জেনারেলি রেকগনাইজড অ্যাজ এ ব্যাংক হুইচ কনস্টিটিউটস দি অ্যাপেক্স অব দ্য মনিটারি অ্যান্ড ব্যাংকিং স্ট্রাকচার অব ইটস কান্ট্রি অ্যান্ড হুইচ পারফর্মস অ্যাজ বেস্ট অ্যাজ ইট ক্যান ইন দ্য ন্যাশনাল ইকোনমিক ইন্টারেস্ট ঠিক আছে এম এস ডিকপ সেন্ট্রাল ব্যাংকিং ফোর্থ এডিশন ইউনিভার্সাল বুক স্টল দিল্লি রিপ্রিন্ট 1994 পেজ 14 অধ্যাপক আর এস সেয়ার্স এস এ ওয়াই ই আর এস এর মতে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি সরকারি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে এবং উক্ত কার্যাবলী সম্পাদনকালে সে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর ওপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দি অর্গান অব গভর্নমেন্ট দ্যাট আন্ডারটেকস দ্য মেজর ফিনান্সিয়াল অপারেশনস অব দ্য গভর্নমেন্ট অ্যান্ড বাই ইটস কন্ডাক্ট অব দিজ অপারেশনস অ্যান্ড বাই আদার মিন্স ইনফ্লুয়েন্সেস দ্য বিহেভিয়ার অব ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সো অ্যাজ টু সাপোর্ট দি ইকোনমিক পলিসি অব দ্য গভর্নমেন্ট ঠিক আছে শেয়ার্স আর এস মডার্ন ব্যাংকিং পূর্ববর্তী সংখ্যাসমূহ বিশ্লেষণ করলে কেন্দ্রীয় ব্যাংকের নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায় এক এর ব্যাংকের উদ্দেশ্য হল দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা দুই দেশের নোট ও মুদ্রা প্রচলনের একক দায়িত্ব এই ব্যাংকের উপন্যাস তিন এটি দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান চার দেশের সামগ্রিক আর্থিক ও ব্যাংকিং কাঠামো নেতৃত্ব প্রদানের দায়িত্ব এই ব্যাংক পালন করে পাঁচ দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্য স্তরে স্থিতিশীলতা বজায় রাখে এবং ছয় এটি একটি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যা সরকারের পক্ষে অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে প্যারা উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় কেন্দ্রীয় ব্যাংক হল সরকারি নিয়ন্ত্রণে সরকারের ব্যাংক হিসেবে পরিচালিত দেশের একক অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান যা জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে নোট ও মুদ্রা প্রচলন এবং মুদ্রা বা মুদ্রামান সংরক্ষণ করে আর্থিক ও ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তরে স্থিতিশীলতা বজায় রাখে এছাড়া এই ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ও এর আগমন নির্গমন নিয়ন্ত্রণ করে এবং জাতীয় অগ্রগতি অর্জনের লক্ষ্যে সরকারের আর্থিক নীতি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে 4.6 কেন্দ্রীয় ব্যাংকের কতিপয় জনপ্রিয় সংজ্ঞা সাম ইম্পর্টেন্ট ডিফিনিশন অফ সেন্ট্রাল ব্যাংক এক অধ্যাপক হটরে এর মতে কেন্দ্রীয় ব্যাংক হল ঋণের সর্বশেষ আশ্রয়স্থল সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট ঠিক আছে হটরে এস এ ডব্লিউ টি আর ই ওয়াই আর জি হটরে আর জি আর্ট অফ সেন্ট্রাল ব্যাংকিং ক্যাস সি এ ডাবল এস 1932 পেজ 131 2 অধ্যাপক স এর মতে কেন্দ্রীয় ব্যাংক হল একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক এ সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক হুইচ কন্ট্রোলস ক্রেডিট ঠিক আছে স এস এস এ ডব্লিউ স ডব্লিউ এ থিওরি অ্যান্ড প্রিন্সিপালস অফ সেন্ট্রাল ব্যাংকিং পিটম্যান পি আই টি এম এন 1930 পেজ 78-80 প্রখ্যাত লেখক ও ব্যাংকার ডক্টর এস অ্যানসেন এর মতে কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সমাজের নেতা, রাজ্য ও সূর্য সবকিছু। নেতার মতো ব্যাংকিং রাজ্য রাজত্ব শাসন করে, নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো জগতে আলাদা এনার্জি ও শক্তি দেয়। চার, অধ্যাপক বেরাই স্মিথের মতে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে কোনো একক ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে পূর্ণ অথবা আইনগত একচেটি অধিকার ভোগ করে। The primary definition of a central bank is a banking system in which a single bank has either a complete or incomplete or residuary monopoly of a note issue. ঠিক আছে, 3, স্মিথ ভেরা SMITHVERA rationale of a central bank E.S. King and Son 1936 ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত নিয়োজিত প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইনস্টিটিউশন চার্জড উইথ দ্য রেসপন্সিবিলিটি অব ম্যানেজিং দি এক্সপেনশন অ্যান্ড construction of the volume of money in the interest of the general public welfare. 6. অধ্যাপক জেমস স্টিফেনসন এর মতে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংকিং প্রতিষ্ঠান যা দেশের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীনে অর্থনৈতিক সমতা রক্ষা এবং মূল্যস্তর রাখতে সচেষ্ট হয় এবং অন্যান্য আর্থিক কার্যাবলী সম্পাদন করে। A central bank is the main banking institution engaged in overall well-being and economic informality of the country. It attempts to maintain rigidity in price level and performs various financial activities remaining under the control of the state. অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক হল এমন ব্যাংক যা দেশের সরকার ও বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থাকে আর্থিক ও বাণিজ্যিক সেবা সুবিধা প্রদান করে এবং সেই সাথে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে। সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক দ্যাট প্রোভাইডস ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং সার্ভিসেস ফর দ্য গভর্নমেন্ট অফ কান্ট্রি অ্যান্ড ইটস কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্লিমেন্টিং দ্য গভর্নমেন্টস মনিটারি পলিসি। টিকা 1, অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস সেকেন্ড এডিশন 1996 পেজ 92। 8, পিএস কলিন COLLIN এর মতে কেন্দ্রীয় ব্যাংক হল দেশের সরকার নিয়ন্ত্রিত প্রধান ব্যাংক যা দেশের আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য দেশের প্রধান সুদের হার নির্ধারণ করে, নোট ও মুদ্রার প্রচলন করে, বাণিজ্যিক ব্যাংক সমূহকে তত্ত্বাবধান করে এবং বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ করে। সেন্ট্রাল ব্যাংক ইজ এ মেইন গভর্নমেন্ট কন্ট্রোলড ব্যাংক ইন এ কান্ট্রি উইচ কন্ট্রোলস দ্য ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স অফ দ্য কান্ট্রি বাই ফিক্সিং মেইন ইন্টারেস্ট রেটস, ইস্যুইং কারেন্সি, সুপারভাইজিং দ্য কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড কন্ট্রোলিং দ্য ফরেন এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, 2, পিএস কলিন ডিকশনারি অফ বিজনেস সেকেন্ড এডিশন ইউনিভার্সাল বুক স্টল পেজ 44। চার দশমিক সাত, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য ফিচার্স অব সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের নিয়ন্ত্রণকারী একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। ব্যাংক হিসেবে বিবেচনা করা হলেও এর এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান যা একে একটি নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য দান করতে সক্ষম হয়েছে। নিম্নে এর বৈশিষ্ট্য সমূহ আলোচিত হলো। এক, একক সংগঠন সিঙ্গুলার অর্গানাইজেশন। যে কোনো দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে, একাধিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কোনো দেশে অনুমতি দেওয়া হয় না। তাই কেন্দ্রীয় ব্যাংকে নিঃসন্দেহে একটি একটি একক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে অভিহিত করা যায়। একক প্রতিষ্ঠান হিসেবে এর প্রধান সুবিধা হলো একে অন্য কোনো ব্যাংকের সাথে প্রতিযোগিতা করতে হয় না। দুই, আইনগত সত্তা, লিগাল এন্টিটি। কেন্দ্রীয় ব্যাংক সরকারি অধ্যাদেশ অনুযায়ী গঠিত হয় বলে এর একটি শক্তিশালী পৃথক আইনগত সত্তা থাকে। এই ব্যাংক যেরূপ সরকারি বিশেষ আইন দ্বারা গঠিত হয় অন্যান্য ব্যাংকের সাধারণত তদ্রূপ হয় না। এই ব্যাংকটি এই উপাদানটিও কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকে হতে পৃথক মর্যাদা দান করে। তিন, মালিকানার প্রকৃতি, নেচার অফ ওনারশিপ। কেন্দ্রীয় ব্যাংকে শুধুমাত্র সরকারি মালিকানায় বা সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হতে দেখা যায়। তবে বর্তমানকালে প্রতিষ্ঠিত সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যাই অত্যধিক। কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে ফেডারেল রিজার্ভ সিস্টেম সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। চার, উদ্দেশ্যের ভিন্নতা, ডিফারেন্স ইন অবজেক্টিভস। মুনাফা অর্জন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য নয়। দেশে বিহিত মুদ্রার পরিমাণ ও ঋণের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণ সাধনই এর প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পাঁচ, নোট প্রচলন, নোট ইস্যু। দেশের অভ্যন্তরে নোট প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বর্তমান যুগে প্রত্যেক দেশে কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলনের একক দায়িত্ব নিযুক্ত থাকে, তাই নোট ও মুদ্রার প্রচলনের ক্ষেত্রে এটি একক দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান। ছয়, মুদ্রা মান সংরক্ষণ, মেইনটেনেন্স অব মনিটারি ভ্যালু। বিদেশি বাজারে দেশি মুদ্রার সম্মানজনক অবস্থা সংরক্ষণ এবং আভ্যন্তরীণ বাজারে মুদ্রার ক্রয় ক্ষমতা রক্ষা করাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য দেশে মুদ্রার সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে বজায় রাখার জন্য এই ব্যাংক মুদ্রামান সংরক্ষকের দায়িত্ব পালন করে। সাত, সরকারি নিয়ন্ত্রণ, গভর্নমেন্ট কন্ট্রোল। সব দেশেই কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি নিয়ন্ত্রণে থাকে। সাধারণত সংশ্লিষ্ট দেশের অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়। এরূপ ব্যাংকে সরকারি বা যৌথ মালিকানাধীন যে ধরনেরই হোক না কেন, পরিচালনা পর্ষদের সরকারি সরকারের নিয়ন্ত্রণ বজায় থাকে। আর সরকারের সাথে সম্পর্ক, রিলেশন উইথ গভর্নমেন্ট। কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারের বিভিন্ন কাজের সাথেই জড়িত থাকে না, এটা সরকারের পক্ষ হয়ে অর্থের লেনদেন করে এবং সরকারি তহবিলের রক্ষক হিসেবে কাজ করে। এছাড়া দেশে বিদেশে সরকার প্রতিনিধিত্ব করে, এর জন্য এটাকে সরকারের ব্যাংক হিসেবে অভিহিত করা হয়। নয়, অর্থবাজারের অভিভাবক, গার্ডিয়ান অফ দ্য মনিটারি মার্কেট। দেশের অর্থবাজারের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই ব্যাংক অর্থবাজার নিয়ন্ত্রণ করে, ঋণের পরিমাণ সংকোচন ও সম্প্রসারণ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে এবং এভাবে পুরো অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। দশ, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, ব্যাংকার অ্যান্ড কন্ট্রোলার বা আদার ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আর একটি বৈশিষ্ট্য হলো এটা দেশের বাণিজ্যিক অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। তালিকাভুক্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রণীত নীতিমালা ও নির্দেশাবলী মেনে চলতে হয়। এদেরকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে খুলতে হয় ও আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে এখানে জমা রাখতে হয়। এগারো, ঋণের শীর্ষস্থল, লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে। এটা সরকার ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে জরুরি প্রয়োজনে ঋণ দেয়। তাই অধ্যাপক হট্রে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শীর্ষস্থল, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। বারো, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক, কন্ট্রোলার অব ফরেন এক্সচেঞ্জ। বৈদেশিক বিনিময়ের পরিচালনা ও নিয়ন্ত্রকের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে এর রিজার্ভ সংরক্ষণ, দেশের অভ্যন্তরে এর লেনদেন নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাথে সম্পর্ক রাখা এরূপ ব্যাংকের দায়িত্বের অধীন। যা একে বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণের মর্যাদা দান করেছে। চ, 4.8 কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য অবজেক্টস অফ সেন্ট্রাল ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে জনগণের কল্যাণ সাধনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য এরূপ উদ্দেশ্য অর্জনে এরূপ ব্যাংকে বিভিন্ন বিভিন্ন সহযোগ উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালাতে হয় অন্যান্য ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য সম্বলিত কেন্দ্রীয় ব্যাংক সাধারণত নিম্নোক্ত উদ্দেশ্য সাধনের জন্য গঠন করা হয় এক জনকল্যাণ পাবলিক পাবলিক ওয়েলফেয়ার সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো জনগণের সর্বোচ্চ আর্থিক কল্যাণ নিশ্চিত করা প্রথম দিকে কোনো কোনো দেশে বাণিজ্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে অনুরূপ দায়িত্ব গ্রহণ করলেও বাণিজ্য ব্যাংকের উদ্দেশ্য নিয়ে এরূপ দায়িত্ব পালন সম্ভব হয়নি তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরূপ ব্যাংকে পরিচিত হওয়া কল্যাণকর নয় দুই মুদ্রার প্রচলন নোট ইস্যু দেশের নোট ও মুদ্রার প্রচলনকে সংহত বিনিয়োগ মাফিক ও কল্যাণকর করার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উদ্ভব প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংককে এর দায়িত্ব প্রদান করা হয় কিন্তু এর ফলে যে জটিলতা দেখা দেয় এটাকে এ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে প্রথমে জাতীয় ব্যাংক ও এর পরে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে তিন ঋণ নিয়ন্ত্রণ ক্রেডিট কন্ট্রোল কেন্দ্রীয় ব্যাংকের আর একটি উদ্দেশ্য হলো ঋণ নিয়ন্ত্রণ বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক সময় অধিক হারে ঋণ দিয়ে বেশি মুনাফা করার চেষ্টা করে এতে অর্থবাজার অস্থিতিশীল হয় মুদ্রাস্ফীতি বাড়ে ঋণের অভাবেও অর্থনীতিতে সমস্যা দেখা দেয় এরূপ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল ব্যবহার করে ঋণকে কামস্তরে বজায় রাখার চেষ্টা করে চার মূল্যস্তরের স্থিতিশীলতা রাখা মেনটেন্স অফ প্রাইস স্টেবিলিটি দেশের অভ্যন্তরে অর্থের যোগান ও সুদের হার নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্তর স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য এই জন্য এই ব্যাংক মুদ্রামান সংরক্ষণের দায়িত্ব পালন করে কাম্য অর্থ সরবরাহ পরিস্থিতি বজায় রাখার জন্য এই ব্যাংক চেষ্টা চালায় পাঁচ মূলধন বাজার গঠন ও পরিচালনা ফরমেশন অ্যান্ড কন্ট্রোল অব ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনৈতিক কার্যকলাপকে অধিক গতিশীল করার স্বার্থে দেশের ভিতরে একটি শক্তিশালী ও শৃঙ্খলাপূর্ণ অর্থ ও মূলধন বাজার গড়ে তোলার উদ্দেশ্য নিয়েও কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় এই জন্য এরূপ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গঠন ও উন্নয়নে সর্বোচ্চ সহায়তা প্রদান করে ছয় ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ কন্ট্রোল অফ ব্যাংকিং সিস্টেম দেশের অর্থনীতিকে কার্যকর মানে পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে পরিচালনা করার প্রয়াস পায় এই জন্য দেশের অভ্যন্তরে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার জন্য এই ব্যাংকে যেমনই প্রতিযোগিতা দেয় সহযোগিতা দেয় তেমনই এক্ষেত্রে যাতে কোনো অব্যবস্থা বিরাজ না করে তার প্রতিবিধানেরও চেষ্টা চালায় সাত সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন ফাংশন এজ এ গভর্নমেন্ট ব্যাংক দেশে সরকারের পক্ষে তহবিল সংরক্ষণ ও আর্থিক লেনদেন সম্পন্ন করার উদ্দেশ্যেও এরূপ ব্যাংক গঠন ও পরিচালনা করা হয় বর্তমান কালে সকল দেশেই সরকারের আর্থিক কর্মকাণ্ড এতটাই বৃদ্ধি পেয়েছে যে নিজ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গঠন ও পরিচালনা ছাড়া এরূপ কর্মকাণ্ড সুচারুভাবে সম্পাদন সম্ভব নয় আট বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ কন্ট্রোল অব ফরেন এক্সচেঞ্জ বর্তমান কালে ছোট বড় সকল দেশেই বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন এতটাই বৃদ্ধি পেয়েছে যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ রিজার্ভ সংরক্ষণ ও এর পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয় তাই বৈদেশিক বিনিময় যাতে ব্যাহত না হয় সেই জন্য বৈদেশিক বিনিময় পরিচালনা ও নিয়ন্ত্রণ করাও কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক গঠনের আরেকটি উদ্দেশ্য নয় নিকাশ ঘরের দায়িত্ব পালন পারফর্মিং দ্য ডিউটি অব ক্লিয়ারিং হাউস কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে নিকাশ ঘরের দায়িত্ব পালন অন্যতম এরূপ দায়িত্ব পালনের ফলে তালিকাভুক্ত ব্যাংকসমূহের মধ্যকার আন্তঃ ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি সহজ হয় আর যার ফলশ্রুতিতেই চেক ট্র্যাপ ইত্যাদির ব্যবহার ও অর্থ সংগ্রহ সহজতর হয়ে থাকে দশ বহির্বিশ্বের সাথে সম্পর্ক রাখা মেনটেইনিং রিলেশন উইথ আদার্স বর্তমানকালে কোনো দেশেই অর্থনৈতিকভাবে একলা চলন নীতি অনুসরণ করতে পারে না তাই অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয় ব্যাংকের উপরে নির্ভর করে পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করে আন্তর্জাতিক আর্থিক সম্পর্কের বুনিয়াদ গড়ে তোলাও কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য এগারো সর্বোচ্চ জাতীয় স্বার্থ সংরক্ষণ মেনটেন্স অব ন্যাশনাল ইন্টারেস্ট কেন্দ্রীয় ব্যাংকের আর একটি উদ্দেশ্য হলো সকল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সর্বোচ্চ জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালানো, দেশের উৎপাদনের সকল খাত যাতে সমান অগ্রাধিকার পায় এজন্য কেন্দ্রীয় ব্যাংক জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ দেয়, গৃহীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালায় এবং অধস্তন ব্যাংক ও দেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহকে সে লক্ষ্যে পরিচালনার চেষ্টা করে। প্যারা উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক এবং দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার স্বার্থে বিভিন্ন উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালায়। এই ব্যাংক যতটা সফলতার সাথে এই সকল উদ্দেশ্য অর্জনের সমর্থ হয়, দেশের অর্থ ব্যবস্থাতে তার সুফল ততই পরিলক্ষিত হয়। এরপরে 9.4.9 কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী।